عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনা পূর্ব আলোচনার জের এবং তা হল কোরআনি আদব নিয়ে, কোরআনের প্রতি আদব, কোরআন তেলাওয়াতের আদব, শোনার আদব ইত্যাদি। একাকী থাকলে বা লোক দেখানির ভয় না থাকলে কোরআন সশব্দে পড়ুন। কোরআন সশব্দে পড়া ভালো না নিঃশব্দে পড়া ভালো? আপনি যদি বলেন সশব্দে পড়লে লোক দেখানির ভয় হবে, তাহলে কোরআন পড়াটা সাধারণত দান করার মতো। দান প্রকাশ্যে করা ভালো না গোপনে করা ভালো? গোপনে দান করলে গোপনে দান করার ফজিলত আছে। এমনকি আপনার স্ত্রীও জানবে না আপনি কি দান করছেন। তার জন্য হাদিসের ভাষাতে বলা হয়েছে যে ডান হাত যা দান করবে বাম হাত যেন জানতে না পারে। তার মানে কি, কেউ যেন, কাকপক্ষীও যেন টের না পায় যে আপনি দান করছেন, এত গোপনে করছেন। আর এই এরই মাহাত্ম্যে, এরই ফজিলতে কি পাওয়া যাবে? এর বদৌলতে কি পাওয়া যাবে? কেয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, যেদিনে সেই ছায়া ছাড়া আর কোন ছায়া নেই। কিন্তু প্রকাশ্যে দান করা জায়েজ না জায়েজ? জায়েজ। আল্লাহ তাআলা বলছেন ইন তুবদু সাদাকাতি ফানিমাহি, প্রকাশ্যে দান করলে সেটা ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা গোপনে দান করো গরিবদেরকে সেটাও উত্তম। তাহলে দুটোই যদি উত্তম হয় তাহলে আমরা দেখব যে কোনটা কোন সময় উত্তম। কোন কোন সময় আছে যে সময়ে প্রকাশ্যে দান করা উত্তম। এখানে ঘোষণা করছি, ভাই আল্লাহর রাস্তায় আপনারা কিছু সাহায্য করুন, কেউ করে না, কেউ করে না। এখন আপনি দেখলেন যদি আমি শুরু করি তাহলে কি হবে? সবাই শুরু করবে। তখন আপনি প্রকাশ্যে দান করলেন যে আমি আল্লাহর রাস্তে দিচ্ছি 500 টাকা। দেখা গেল 500 দেওয়ার পরে একজন বলল আমি 1000 দিচ্ছি। তাহলে প্রথমে যে করল প্রকাশ্যে দান তার ফজিলতটা বেশি হবে, কারণ সে শুরু করলো। এই জন্যই বলছে মানসান না ফিল ইসলামে সুন্নাতান হাসানা। এর জন্যই বলা হয়েছে যে ব্যক্তি ভালো একটা রীতি চালু করল তো তারপরে তার দেখা দেখি তার অনুসরণ করে যেসব লোকেরা দান করতে লাগলো সবারই স্বভাবের একটা অংশ যে প্রথম চালু করলো সে। তাহলে এখানে প্রকাশ্যে দান করা কি ভালো হয়ে গেল, কারণ অন্যকে উদ্বুদ্ধ করার জন্য আপনার প্রকাশ্যে দান করা উত্তম। কিন্তু প্রকাশ্যে দান করার সময়ে যেন আপনার মনের ভিতরে খ্যাতি নেওয়ার, সুনাম নেওয়ার, বা দানবীর নাম নেবেন, দানশীল দাতা লোকের কাছে নাম নেবেন এই উদ্দেশ্য না থাকে, বরং সেই সময়েও যেন আপনার নিয়তটা ধরে রাখতে পারেন ঠিক থাকে। কোরআনের সাথে সাথে আপনার কণ্ঠের সুন্দর আওয়াজ লাগিয়ে নিজের মনকে মোহিত করুন আর মুগ্ধ হন তার অর্থ জেনে। আবেগ এসে এসে আপ্লুত করুন আপনার হৃদয় মনকে। অবশ্য পাশে কোনো ঘুমন্ত ব্যক্তি থাকলে অথবা লোক প্রদর্শনের আশঙ্কা হলে অথবা আপনার শব্দ মাধুর্যে কারো ফিতনায় পড়ার ভয় থাকলে কোরআন আস্তে পড়ুন। শেষের কথাটা বুঝতে পারলেন? যদি আপনার শব্দ মাধুর্যে কারো ফিতনায় পড়ার ভয় থাকলে কোরআন আস্তে পড়ুন। তার মানে মহিলাদের জন্য, মহিলাদের জন্য কোরআন আস্তে পড়া ভালো না জোরে পড়া ভালো? আস্তে পড়া ভালো। জোরে তখন পড়তে পারবে যখন আশেপাশে মাহরাম থাকবে এবং নন মাহরাম থাকবে না বা গায়ের মাহরাম থাকবে না। যদি গায়ের মাহরাম থাকে জোরে পড়াই যাবে না, কারণ তাতে কি হবে, মহিলার কণ্ঠ তার উপরে সুরেলা কণ্ঠ, এই কণ্ঠে ফেতনায় পড়তে পারে পুরুষ। তেমনি এমন পুরুষও হতে পারে যে কারি সাহেব তার সুন্দর আওয়াজ, আর বিশেষ করে যদি অবিবাহিত হয় তাহলে বহু মেয়ে প্রেমে পড়ার জন্য রেডি থাকবে, তাই না? কারণ বিশেষ করে অবিবাহিতরা মানে এই সময়ে কি হয়, তাদের চাহিদা থাকে এবং মেয়েদের মনে তখন আকর্ষণ থাকে কোরআনের। কোরআনের আকর্ষণ থাকার সাথে সাথে কারির প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। সুতরাং এই আকর্ষণ নিয়ে যায় একটা মন্দের দিকে। এই জন্য সেই সময় আপনার উচিত আস্তে আস্তে পড়া। আল জাহিরু বিল কোরআনি কাল জাহিরি বিল সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআনি কাল মুসিররু বিল সাদাকা। আমাদের মাঝমাতে এক ভাই আছেন যিনি বলছেন, আমি আমার বউ পছন্দ করেছি তার কোরআনের আওয়াজ শুনে। সে কোরআন পড়ত দুতলায় বসে বসে, আর আমরা রাস্তা দিয়ে পার হতাম, নামাজ পড়তে যেতাম, কোরআন শুনতাম। এখন জানি না সেই মহিলার উদ্দেশ্য শোনানো কি না, আল্লাহ জানে, কিন্তু এ বলছে তার আওয়াজ শুনে আমি আকৃষ্ট হয়ে তাকে আমি বিয়ে করি। তাহলে এটা স্বাভাবিক, আকর্ষণ জাগবে। তো মোট কথা হলো, এই ক্ষেত্রে কোরআন চুপ করে পড়তে হবে। মহিলাদের কণ্ঠ বাইরে, বাড়ির বাইরে যাওয়া উচিত না, বিশেষ করে জানলার ধারে বসে গুনগুনাবেন। অবশ্য যাদের যারা যারা পর্দা নেই কি, তারা তো অনেক কিছু করতে পারে, তারা তো বাইরে গিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু একজন কোরআন পাঠকারিনী মহিলা যে আল্লাহর কালাম পাঠ করবে, সে অন্ততপক্ষে নিজের আওয়াজ অপরকে শোনাবে না, নিজের চেহারা অপরকে দেখাবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহির বিল কোরআন কাল জাহির বিস সাদাকা, যে প্রকাশ্যে কোরআন পড়ে, সশব্দে কোরআন পড়ে, সে প্রকাশ্যে দানকারীর মতো, আর যে নিশ্চুপে কোরআন পড়ে সে চুপে চুপে বা গোপনে দানকারীর মতো। দুটোই কিন্তু উত্তম, কিন্তু আপনার কোনটা উত্তম কোনটা মধ্যম সেটা আপনাকে নির্ধারণ করতে হবে, যে কোন সময় জোরে পড়া ভালো আর কোন সময় আস্তে পড়া ভালো দান করার মতোই। যেমন মসজিদে কোরআন তেলাওয়াত করলে এমন উচ্চস্বরে করবেন না যাতে নামাজি অথবা অন্য তেলাওয়াতকারীদের ডিস্টার্ব হয়। মসজিদ হচ্ছে আম জায়গা, সেখানে কেউ সুন্নত পড়ছে, কেউ হয়তো কোরআন তেলাওয়াত করছে, কেউ তাসবিহ করছে, আর আপনি জোরে জোরে শুরু করে দিলেন। এখন সবারই কানে আপনার আওয়াজ যদি ধ্বনিত হয় তো নিশ্চয় ডিস্টার্ব হবে, আর বিশেষ করে যদি সুন্দর সুর হয় তখন সুরা ভুল হয়ে যাবে। আপনি নামাজ পড়ছেন আর মন ওইদিকে আপনার কেরাতের দিকে পড়ে আছে, তখন আপনার নামাজের ভুল হতে পারে। এই জন্য মসজিদে খেয়াল করবেন যাতে এমন ভাবে শব্দ করবেন যে শব্দ আপনি শুনছেন এবং আশেপাশে সেরকম পাশে স্পষ্টভাবে শুনতে পাবে না, গুনগুন শব্দে আপনি কেরাত করবেন। যেহেতু হাদিসে নিষেধ আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, ইন্নামাল মুসাল্লি ইউনাজি রাব্বা, যে মুসল্লি যে নামাজি সে রবের সঙ্গে মোনাজাত করে। দেখেন নামাজের পরে মোনাজাত না, কখন মোনাজাত? হাদিসের ভাষায় মোনাজাত হল নামাজের ভিতরে, নামাজের পরে নয়। ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসল্লি রবের সঙ্গে মোনাজাত করে। ফাল ইয়ানজুর আহাদুকুম বিমা ইউনাজি রাব্বা, সুতরাং তোমাদের প্রত্যেকে যেন খেয়াল করে যে সে কি নিয়ে আল্লাহর সঙ্গে মোনাজাত করছে। তোতা পাখির মতো বলি আল্লাহ আকবার সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ পড়ছেন, এরকম তো না যে আপনি রবের সঙ্গে মোনাজাত করছেন। মোনাজাতের মানে কি? মোনাজাত মানে কি? মোনাজাত মানে হচ্ছে কানে কানে কথা বলা, মানে যাতে অপরকে শুনতে না পায়, দুজনে কথা বলছেন। যেমন গোপন প্রেম লুকোচুরি, গোপন প্রেম লুকোচুরি, সেই সময় কিভাবে কথা বলা হয়, যারা জানে তারা জানে যে গোপন প্রেমের সময় যাতে লোকে তা দেখতে না পায়, অবৈধ প্রেম লোকে জানতে পারলে সমস্যা আছে, বদনাম হবে, এই জন্য চুপি চুপি ফিস ফিস ফিস ফিস করে কথা হয়। আপনি আপনার প্রেমিক, আপনি আপনার প্রেমময় আল্লাহর সঙ্গে কথা বলছেন ফিস ফিসিয়ে, কোথায়? নামাজে। এই জন্য হাদিসে প্রশ্ন নেই, লোকেরা বলে না যে নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, আল্লাহর নবী গেছিলেন মেরাজে আল্লাহর সঙ্গে কথা বলতে, কোথায়? সাত আসমানের উপরে আরশের কাছাকাছি, তাই না? আর মোমেন তাদের নামাজই হচ্ছে মেরাজ, তারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কি করে? কথা বলে, মোনাজাত করে। সুতরাং কানাকানি করছে মুসল্লি রবের সঙ্গে, সুতরাং তুমি রবের সঙ্গে কি আলোচনা করছো, কি কথোপকথন করছো সেটা তুমি খেয়াল করো। এই জন্য বারবার বলি যে নামাজে আমরা যা পড়ি তার অর্থ জানতে হবে। অর্থ না জেনে আমি রবকে কি বলছি, আপনি হয়তো বলবেন রব হচ্ছেন অন্তর্যামী, আমার অন্তরে যা আছে, কিন্তু আপনি যেটা পড়ছেন সেটা অন্তরে আছে? কি করে থাকবে? আপনি যদি মানে না জানেন তো কি করে থাকবে? থাকতেই পারে না। আপনার নামাজের ভিতরে এমন একটা মোনাজাত আছে, এক শ্রেষ্ঠ মোনাজাত, যে মোনাজাত দিয়ে সুবহানাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গ্রন্থের ভূমিকা এবং উদ্ঘাটন করেছেন, আর যে মোনাজাতকে তিনি নামাজে ফরজ করেছেন, যে মোনাজাত না করলে নামাজ হবেই না, সেই মোনাজাতটা কি? সূরা ফাতিহা। সেই মোনাজাত আপনি করছেন রবের কাছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এই যে মোনাজাত আপনি করছেন, যার পরে কি বলতে বলা হয়েছে? আমিন। আমিন মানে কি? কবুল করো। তাহলে নিশ্চয়ই এর আগে কিছু চাওয়া হয়েছে। বলুন আপনি কি চাইলেন, কি চিহ্ন আপনি আমিন বললেন, নাকি মিয়া সাহেব যা বলছে তাই হোক, ইমাম সাহেব যাই বলছে তাই হোক, বললেন বটে, কিন্তু আপনি কি পাবেন আল্লাহর কাছে? আপনার হৃদয়ে যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা কালবিন লাহিন গাফিল, উদাসীন অন্তর থেকে আল্লাহ দোয়া কবুল করেন না। সুতরাং বারবার বলছি, নামাজে যা পড়বেন শাব্দিক অর্থ না জানলেও অন্তত পক্ষে কি বলছেন আল্লাহর সাথে। সূরা ফাতিহা পড়ে আপনি কি বলছেন, যেটা নামাজের মূল, যেটা সূরাতুস সালাত বলা হয়েছে, যার জন্য আল্লাহ তাআলা বলছেন আমি সালাতকে আমি এবং বান্দার মাঝে আধা আধি ভাগ করে নিয়েছি। আর সালাত মানে কি ওখানে সূরা ফাতিহা? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলেন বান্দা আমার প্রশংসা করলো শেষ পর্যন্ত, বান্দা যা চাইবে বান্দা আমি তোমাকে দেব। কি চাইলেন আপনি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি চাইলেন? আল্লাহ আমাকে সরল পথ দেখাও, মুস্তাকিম। মুস্তাকিম মানে সিধা, সোজা। আর তার মানে হচ্ছে ওখানে অনেক পথ আছে আঁকা বাঁকা, ডাইনে বাঁয়ে অনেক পথ আছে। আর হাদিসে উদাহরণ দিয়ে বলা হয়েছে যে সোজা পথ হল, সরল পথ হল ইসলাম, আর আশেপাশে যে পথ হচ্ছে অন ইসলামিক, যেগুলো ইসলামী না, বিদাতি পথ, মুশরিকদের পথ, বিধর্মীদের পথ। আর আসমানি কিতাবপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে আসা ধর্মের ধার্মিক যারা, তারা অন্যান্য কাফের মুশরিকদের থেকে ভালো, তাই না? তাদের সঙ্গে তুলনা করে তাদের পথ থেকে দূরে থাকতে বলা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো তাদের পথ, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথ, তার মানে নবী এবং সালেহিন সিদ্দিকিন সাহাবাদের পথ, গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপরে তুমি ক্রোধান্বিত, যারা ক্রোধ ভাজন, যারা তোমার কাছে ক্রোধ ভাজন, তাদের পথ চাই না, তাদের পথ দেখাও না। ক্রোধ ভাজন কারা? ইহুদিরা। কেন? এরা জেনে শুনে, এরা জেনে শুনে মানে না, জেনে শুনে মানে না। আর ওয়ালাদ্দালিন, আর যারা পথভ্রষ্ট তাদেরও পথ দেখাও না। পথভ্রষ্ট কারা? খ্রিস্টানরা। এরা না জেনে আল্লাহকে মানতে চায় এবং আল্লাহ সন্তান অমক তম বিভিন্ন। তো এই দুই জাতির পথ আমাদেরকে দেখাবেন। এগুলো সূরা ফাতিহা যে মোনাজাত না করলে আপনার নামাজই বরবাদ। যদি এর অর্থ না জানেন তাহলে আপনি রবের সঙ্গে কি মোনাজাত করলেন? মোনাজাত করে না হুজুর, বৃষ্টি হয় না, হুজুররা দোয়া বন্ধ করে দিল তো আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিল। আরে হুজুররা দোয়া কত বন্ধ করলো? আমি এক মসজিদে নামাজ পড়ে বসে আছি, মসজিদে চাতাল হয় দেশে, সেই চাতালে ঠেস দিয়ে বসে আছি সিমেন্টের চেয়ারে, হঠাৎ করে এক হাজি সাহেব এসে বলছেন, হুজুর আকাশে বৃষ্টি নেই, আপনারা দোয়া বন্ধ করে দিলেন, এসার নামাজ পড়েছি, দোয়া করিনি। দোয়া বন্ধ করে দিলে আমি কেন দোয়া বন্ধ করলাম? কখন বুঝে ওই যে মোনাজাত করলেন না। মানে মোনাজাত তো আমি করলাম, এতক্ষণ যত কিছু করলাম মোনাজাত করলাম। বলছে না কই, আমরা তো আমিন আমিন বলি, আপনি মোনাজাত করেননি, আপনি মোনাজাত করেননি তো? বলছে না। আমি বলা যে না, এশার নামাজ পড়লেন চার রাকাত, এই চার রাকাতের ভিতরে আপনি মোনাজাত করেননি? বলছে না, জানে না ব্যাপারটি, ব্যাপারে জানে না, সত্যি জানে না। আমি বললাম যে চার রাকাত নামাজের ভিতরে আপনি আট জায়গাতে মোনাজাত করেছেন, আপনি কি চান বলুন মোনাজাতে? বৃষ্টি চান? বৃষ্টি চান? বৃষ্টি তো আসল চাওয়া নয়। আসল চাওয়াটা কি? না, বৃষ্টি যারা চায়, বৃষ্টি চাওয়াটা আসল চাওয়া না। বৃষ্টি না হয়েও যদি সেটা পাওয়া যায় সেটাই উদ্দেশ্য। সেটা কি? ধান ফসল, আসলে আপনি বৃষ্টি চান না, আপনি ধান ফসল ভালো চান। যদি বৃষ্টি না হয়ে ধান ফসল হতো তাহলে বৃষ্টি চাইতেন? তো বৃষ্টি চাইছেন মানে কি? আল্লাহ তুমি আমাদেরকে, আমরা চাষ নির্ভর মানুষ, আল্লাহ তুমি আমাদের মাঝে বৃষ্টি দাও, বৃষ্টি হলে কি হবে, আমার ধান হবে, তবে আমরা খেতে পাবো, না হয় মরবো না খেয়ে। এখন দেশে হাহাকার চলছে, যেখানে সেখানে স্তিস্কা পড়া হচ্ছে, কেন ধান শুকিয়ে যাচ্ছে, বলছে দোয়া বন্ধ করে দিলেন। আরে তা আপনি দোয়া করেননি? জামাতি সবাই, ইমাম সাহেব থেকে নিয়ে মুক্তাদি থেকে নিয়ে সবাই দোয়া করেছে, আল্লাহর কাছে রুজি চেয়েছে। সরাসরি বৃষ্টি চাই না চাইলেও যদি আপনি মনে মনে রাখেন আল্লাহ আমাদেরকে রুজি দাও, যথেষ্ট না? বৃষ্টি না হলে তো রুজি পাওয়া যায়। তো বলছে রুজি কোথায় চাই আমি তা জানেন না আপনি, এই তো মুশকিল, না জেনে আমরা কথা বলি। বলুন দুই সেজদার মাঝখানে আপনি কি দোয়া পড়েন? এখানে আল্লাহর কাছে রুজি চাওয়া হয়। হে রুজি সন্ধানীরা, যারা কাজের মাধ্যমে, যারা নিজের কাজের গর্ব করো যে কাজের মাধ্যমে আমি টাকা কামাই, রুজি কামাই, চাবি আছে, রুজির চাবি কাটি আছে আল্লাহর হাতে। আল্লাহর অনুমতি হবে তবে তোমার উপার্জন হবে, আল্লাহর অনুমতি হবে তবে তোমার ফল ফসল হবে। আল্লাহর কাছে রুজি চাও, ফাবতাগু ইনদাল্লাহি আর-রিজক। আল্লাহুম্মা হাদিনি, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আপনি আল্লাহর কাছে রুজি চাইছেন, আর রুজি চাওয়া মানেই বৃষ্টি চাওয়া। আপনি কেন করেন না? সালাম ফেরার আগে কি মোনাজাত করেছেন আপনি? বলছেন না আমাদের মোনাজাত তো সালাম ফেরার পরে করে আমরা, এইটাই তো মুশকিল, মোনাজাত মানেই বুঝেন না আপনারা। মোনাজাত হচ্ছে সালাম ফেরার আগে, নামাজের ভিতরে হচ্ছে মোনাজাত। ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, এটা কার কথা? রাসূলের কথা। আর আমরা আমাদের কথা বানিয়ে নিয়েছি, মোনাজাত হবে সালাম ফেরার পরে, নামাজের পরে। কারণ হাদিসে আছে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আমি বললাম প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা আপনাদের অর্থ করা। তার কারণ দুপুর শব্দ মানে শেষাংশ হয়, পরেও হয়, আমি মানছি যে পরেও হয়, কিন্তু মোনাজাত যখন আপনি বলবেন তখন তার হবে নামাজের শেষাংশে, নামাজের পরে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা তাশাহুদ পড়বে, আমার উপরে দরুদ পড়ে নেবে, তখন তোমরা জরুরি জিনিস চারটে থেকে পানাহ চাও। জরুরি চারটা জিনিস চেয়ে নাও, কি কি কি চারটা জিনিস থেকে পানাহ চাইতে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। এই চারটে জিনিস, এই যে চারটে জিনিস কম্পালসারি, অনেকে বলছেন ওয়াজিব, ছাড়া যাবে না। ওয়াজিব মানে কি? যদি কেউ ছাড়ে তাকে সংশোধিত লাগবে। এই দোয়াটা পড়া কখন? দরুদের পরে, ওয়াজিব। তারপর তোমরা ইচ্ছা মতো দোয়া বেছে নিয়ে দোয়া করতে পারো, তখন রাব্বানা আতিনা রাব্বানা জালামনা। আপনি রুজি চান, রুজির জন্য দোয়া করেন, আপনি ইলেম চান, ইলেমের জন্য দোয়া করেন, রাব্বি জিদনি ইলমা, মা বাপের জন্য দোয়া করেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনি মুনাফিকি থেকে মুক্তি চান, তার জন্য দোয়া করেন। আপনি ধন সম্পত্তি চান, আল্লাহুম্মা ফিনি বি হালালিকা হারামিকা, আপনি ঋণ থেকে মুক্তি চান, তার দোয়া আছে, দোয়া পড়েন, যেটা আপনি চাইবেন আপনি ইচ্ছা মতো পড়েন সালাম ফেরার আগে পর্যন্ত। এটাই হচ্ছে মোনাজাতের আসল স্থান। এই জন্য নামাজের শেষাংশে দোয়া কবুল হয়, নামাজের পরে নয়। সুতরাং যারা যায় জানে না, তারা মোনাজাত বলে নামাজের পরে। আমরা বলি ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসল্লি সে রবের সঙ্গে মোনাজাত করে। এই জন্য সমস্ত মোনাজাত কখন করতে হবে? যখন রবের সঙ্গে সংযোগ থাকবে, যখন মোনাজাতটা কানাকানি কথা হবে, তখন আপনি বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই চাই, আল্লাহ আমার ওই চাই। এই হাদিসে শেষাংশে বলা হয়েছে ওয়ালা ইয়াজহার বাদুকুম আলা বাদিন বিল কেরাআহ, আর তোমরা একে অন্যের কেরাতের উপরে, কেরাত উচ্চস্বরে পড়ো না, তোমরা একে তোমরা কেউ অন্যের উপরে বা অন্যের বিপক্ষে বা অন্য পাশে বসে আছে সে পড়ছে আর তুমিও পড়ছো, তুমি এমন শব্দ উঁচু করো না যাতে তার ডিস্টার্ব হয়, আর সে যেন এমন শব্দ উঁচু না করে যাতে তোমার ডিস্টার্ব হয়। তাহলে কোরআন পড়তে হবে, যদি মসজিদে থাকেন কিংবা কোন জামাতে থাকেন, যাতে করে আপনার কেরাত দ্বারা অন্যের ক্ষতি না হয়, ডিস্টার্ব না হয়। কোরআন আস্তে পড়া বলতে মনে মনে পড়া নয়। এক হচ্ছে সশব্দে পড়া, নিঃশব্দে পড়া। নিঃশব্দে পড়া মানে কি, এটা আলাদা। আর একটা হচ্ছে মনে মনে পড়া। মনে মনে পড়া মানে আপনার ঠোঁট হিলবে না, মনে মনে আপনি সূরা ফাতিহা পড়ছেন, মনে মনে অনেক কিছু পড়ছেন। আর একটা হচ্ছে নিঃশব্দে পড়া। এই যে হচ্ছে নিঃশব্দে পড়া কিন্তু আমার ঠোঁট নড়ছে, আর সশব্দে পড়া আপনি জানেন সেটা শব্দ হবে। তো কোরআন আস্তে পড়া বলতে মনে মনে পড়া নয়, বরং সওয়াব লাভের শর্ত হল কোরআনের শব্দ মুখে উচ্চারণ করতে হবে, তার মানে আপনার ঠোঁট জিভ নড়াতে হবে। অতএব নিম্ন ও গুনগুন স্বরে কোরআন তেলাওয়াত করুন, যাতে উভয় দিক বজায় রাখতে পারেন। যেহেতু কোরআন দেখে মনে মনে পড়লে তেলাওয়াতের সওয়াব লাভ হবে না, মনে মনে পড়লে তো তেলাওয়াত হল না। তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে হচ্ছে পঠন, পাঠ করা। আর পাঠ যদি মনে মনে হয় তাহলে তাকে পাঠ করা বলা হবে না। তেলাওয়াতের সওয়াব নিতে হলে আপনার শব্দ হতে হবে। মহিলা হলে নিজের স্বামী বা মাহরাম আত্মীয় সামনে বা তাকে শুনিয়ে সশব্দে মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করতে পারে, একথা আগে ইঙ্গিত করলাম। নচেত গায়ের মাহরাম যার সাথে কোনো কালে বিবাহ বৈধ, বোনাইয়ের সামনে জোরে কেরাত পড়া যাবে? অবশ্য তাদের কথা বাদ দেন যারা বোনাইয়ের সঙ্গে সিনেমায় যায়, যারা বোনাইয়ের সঙ্গে হাসপাতাল যায়, যারা বোনাইয়ের সঙ্গে শ্বশুর বাড়ি যায়, তাদের কথা আলাদা, তাদের কাছে সব জায়েজ, তাই না? কিন্তু যারা মোটামুটি পর্দা করে, বোনাইয়ের সামনে বা যাকে মেয়েরা দেওর বলে, দ্বিতীয় বর বা স্বামীর আত্মীয়, স্বামীর ভাই, তাদের সামনে কি জোরে জোরে কেরাত পড়া হবে? হবে না। তো যদি আপনি মহিলা হন তাহলে পর্দা মানেন, তাহলে তাদের সামনে কেরাত পড়া হবে না যাদের সঙ্গে কোনো কালে বিবাহ বৈধ। কোনো কালে বিবাহ বৈধ কেন বললাম? যেহেতু কোনো কোনো পুরুষ আছে তাদের সাথে সাময়িক বিবাহ হারাম, সাময়িকভাবে বিবাহ হারাম, কিন্তু সেই সময় শেষ হয়ে গেলে তার সঙ্গে বিয়ে জায়েজ। তো সেও হচ্ছে গায়ের মাহরাম, তার সঙ্গে পর্দা আছে আর তার সামনে কেরাত জোরে পড়া যাবে না। হ্যাঁ, মহিলার কণ্ঠস্বর ফেতনার জিনিস, এটা অবশ্যই জানেন যে পুরুষের তুলনায় মহিলার যদি দুজনেই সুর করে পড়ে, কার সুর বেশি ভালো লাগবে? অবশ্যই মহিলার সুর বেশি ভালো লাগবে। আর ফেতনার ছিদ্র পথ বন্ধ করা অবশ্যই জরুরি, যাতে এই মহিলার কণ্ঠস্বর শুনে, যেমন বললাম এক ভাই মহিলার কোরআন পড়ে তার সাথে বিবাহে আসক্ত হয়ে পড়েছিল। যাই হোক, কোরআন পড়তে পড়তে তন্দ্রা বা ঢুল এলে পড়া বন্ধ করুন। তন্দ্রা ঢুল কাকে বলে? যেমন বাদশার নাম দ্বারা এখন এই যে, এটাকে কি বলা হয়? ঢুল বা তন্দ্রা, অন্য কিছু নাম আছে নাকি? অন্য কিছু নাম আছে? তন্দ্রা বলে বা ঢুল বলে। যদি এইরকম অবস্থা হয় তাহলে কোরআন পড়া বন্ধ করুন, কারণ সেই সময় আপনি পড়বেন, আপনি এরকম যদি অবস্থা হয়, ঘুম আসছে, আপনি ঘুমে চোখ আপনার খুলতে চায় না, অথচ আপনি জোর করে পড়ছেন, খবরদার এই অবস্থায় পড়বেন না। যেহেতু সাধারণত সে সময় আপনি কি পড়তে কি পড়ে বসে থাকবেন, দাদা বলতে গাধা বলে দেবেন, হয়তো নিজেই বুঝতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা নাআসা আহাদুকুম ওয়া হুয়া ইউসাল্লি ফালইয়ারকুদ। অনেকে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে, অবশ্য ফরজ নামাজ হলে তো কোনো ব্যাপারই নেই, পড়তেই হবে, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়তে উঠল বেচারি, ঘুম ছাড়ে না, মেহনতি মানুষ, মেহনত করেছে, তাহাজ্জুদ পড়ার ইচ্ছা আছে, শখ আছে, যে তাহাজ্জুদের বিশাল সওয়াব, আল্লাহ এই সময় নিচের আসমানে আসেন, তো সেই সময়ে আমি আল্লাহর কাছে কিছু চেয়ে নেব, এই জন্য নামাজ পড়তে দাঁড়ালো বেচারি উজু করে, কিন্তু ঘুম তার পেছাচ্ছে, শয়তান লেগে আছে। যদি এরকম হয় যে তন্দ্রা আসে, ঢুল আসে, তাহলে খবরদার সে যেন শুয়ে পড়ে, নামাজ না পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে সে যেন নামাজ না পড়ে, শুয়ে পড়ে, হাত্তা ইয়াজহাবা আনহুন নাওম, যতক্ষণ পর্যন্ত না তার ঘুম দূর হয়ে গেছে। যেমন ড্রাইভার রাতারাতি গাড়ি চালাচ্ছে, তাই না? কি বলা হয়? যে তোমার ঘুম এলে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে সাইডে তুমি ঘুমিয়ে যাও, ঘুম একটু শরীরটা হালকা হয়ে গেলে তারপর আবার গাড়ি চালাও। কেন? যাতে অ্যাক্সিডেন্ট না হয়। ঠিক এইরকমই নামাজ পড়ছ, নামাজ পড়তে পড়তে যদি ঘুম এসে যায়, এমন ঘুম আসে যে আপনি পাচ্ছেন না, ঘুমের ওপরে বিজয়ী হতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি নামাজ বন্ধ করে দেন, বরং আপনার জল খেতে গিয়ে ঘটি না হারিয়ে যায়, আপনার বাত ভালো করতে গিয়ে ব্যথা সৃষ্টি না হয়, আপনি নামাজ পড়তে গেলেন আর সেখানে আপনি গালাগালি করছেন, ফাইন না আহাদা কুমিজা সাল্লাহ না ইস লাফসা, কেননা এমনও হতে পারে যে ঢুলতে ঢুলতে নামাজ পড়লে সে হয়তো বুঝতে পারবে না, সম্ভবত সে ক্ষমা চাইতে গিয়ে নিজেকে নিজেকে গালি দিয়ে বসবে, নিজেকে লানত করে বসবে, অভিশাপ করে বসবে, এটা হয় না, হয় না ঘুম। আর এই জন্যই ঘুম, এই যে ঘুম হচ্ছে মানে এক প্রকার জ্ঞান শূন্যতা, এই জন্যই বলা হয়েছে কোরআনে যে তোমরা যখন প্রথম প্রথম মদ একেবারে হারাম হয়নি তখন বলা হয়েছিল কি যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশা অবস্থায় তোমরা নামাজে এসো না, কারণ নেশা অবস্থায় নামাজে এলে নামাজে ঠিক থাকবে না, নেশায় চুর থাকবে, রাকাত সংখ্যা ঠিক থাকবে না। ওই যে বলেছিলাম না একজন নামাজ পড়লেন ফজরের নামাজ, নামাজের পরে তিন রাকাত নামাজ পড়ে সালাম ফিরে বলছে আর বেশি পড়ব, তার মানে তখন মদ হারাম হয়নি পরিষ্কার, তারপরে মদকে একবার সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হল। তো মদ লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা, নেশা অবস্থায় নামাজের কাছে যেও না, তার মানেই হল যদি ঘুমের অবস্থা হয় এটাও এক প্রকার নেশা, সেক্ষেত্রেও নামাজের কাছে যেও না। তবে বললাম যে ফরজ নামাজ হলে পরে সময় পার হওয়ার ভয় থাকলে যেমন করি হোক পড়তেই হবে, সেটা আলাদা কথা, কিন্তু নফল নামাজ তাহাজ্জুদের নামাজে ঘুমের সময় যদি তোমার এত ডিস্টার্ব হয় তো তোমার ঘুম আগে ঘুমিয়ে নাও, তারপর তুমি নামাজ পড়ো। অবশ্য এরকম বলবো না যে নামাজ পড়েন না, তাহলে তো ফাঁক পেয়ে যাবে অনেকে, ভালোই হলো ঘুমিয়েইনি, আল্লাহ যখন বলছেন, রাসূল যখন বলছেন ঘুমিয়ে না, তখন ঘুমিয়ে থাকি, নামাজ পড়া দরকার নেই, সেটা আপনার নিজের ক্ষতি হবে। যদি আপনি সেই রকম চান্স নিয়ে আপনি নিজেকে বঞ্চিত করেন তো আপনার নিজের ক্ষতি হবে। মোট কথা, ঘুম দূর করে আপনাকে নামাজ পড়তে হবে, তাতে চোখে পানি দিয়ে হোক, একটু ঘুমিয়ে নেওয়া হোক, যেমন করে হোক। এই জন্য দেশে আছে, এখানেও আছে, দেখেছেন আপনারা কিয়ামুল লাইল করার সময় মাঝে মাঝে কি করে, কফি খায়, চা খায়, কফি খায়, চা খায় বা আসির খায়, গরম গরম কাহওয়া খেলে ঘুমটা কি হয়ে যায় সাধারণত দূর হয়ে যায়। আরেকটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বামা আহাদুকুম মিনাল লাইলি ফাস্তাআজামাল কুরআনা আলা লিসানিহি ফালাম ইয়াদরি মা ইয়াকুল ফালইয়াজতাজি', তার মানে তোমাদের মধ্যে কেউ রাতে উঠে তার জিভে কোরআন পড়া জড়িয়ে গেলে, জড়তা আসে, মানে এই ধরনের হয় অনেকেরই হয়, তো জড়িয়ে গেলে সে কি বলছে তা বুঝতে না পারলে সে যেন শুয়ে পড়ে, তার নামাজের দরকার নেই। অতএব কোরআন তেলাওয়াত করতে করতে যখনই ঘন ঘন হাই আসতে শুরু করবে, খুব হাই আসছে, হাই তুলছে না, তখন বলে হাই এলো নিতে, চলো ভাই শুতে, তখনই কোরআন পড়া বন্ধ করে দিন, নচে তন্দ্রা তারাবার ব্যবস্থা করুন। ব্যবস্থা করে যদি আপনি কাহওয়াটা হওয়া খেয়ে যদি তারাবার ব্যবস্থা করতে পারেন তাহলে ভালো কথা। কোরআন পড়তে পড়তে তসবির কথা এলে তসবি পড়ুন, এবং আজাবের কথা এলে আজাব থেকে পানা ও রহমতের কথা এলে রহমত চেয়ে প্রার্থনা করা সুন্নত। আপনি কি করে বুঝবেন যেটা তসবির আয়াত নাকি আজাবের আয়াত না রহমতের আয়াত? কখন বুঝবেন? যখন আপনি তার অর্থ বুঝবেন তখন, তাছাড়া আপনি আন্দাজে চাইতে যাবেন না, না হয়তো কোন সময় কি চেয়ে বসবেন আর ধান ভানতে শিবের গীত গাইবেন হুজুরদের মতো, কবর জেরাতে দোয়া করছে সেখানে গিয়ে কি পড়ছে, সেখানে হয়তো বিয়ের দোয়া পড়ছে সেখানে, আর বিয়ের জায়গাতে মরার দোয়া পড়ছে, কেন মানেই জানে না কখন কি পড়তে, মোনাজাত করছে না করছে, মোনাজাতের দোয়া যত মুখস্থ আছে হুজুর, আর সাধারণ আম পাবলিক লম্বা মোনাজাত না করলে জান ভরে না। যদি বলা হয় হুজুর আমার জন্য দোয়া করেন, ভাই কি হয়েছে ভাই, আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করেন হুজুর, শাফাক আল্লাহ ওয়া আফাক, পছন্দ হবে না। কিন্তু যদি ফরজ নামাজের পরে কোনো সময় লম্বা করে আল্লাহ তুমি আমার হেলাল ভাইকে ক্ষমা করে দাও, আল্লাহ তার রোগ ভালো করে দাও, তার অসুস্থ ভালো করে দাও, এরকম যদি বা আরবিতে বাংলাতে উর্দুতে লম্বা চওড়া করে বলতে পারি তখন হেলাল খুশ, তখন আমাকে 1,000 টাকা দেওয়ার জায়গাতে 5,000 দেবে, তাই না? এই জন্য লম্বা করতে হবে, মোনাজাত লম্বা না করলে জান ভরে না। দোয়া করা মানে যে দোয়া করে দিলাম জাজাকাল্লাহ খায়ের বলা হয়ে দোয়া হয়ে গেল তা না, ভাবি কি এই দোয়া কবুল হবে না, লম্বা করে হাত তুলে কেবলা মুখে যদি না করা হয় তাহলে হয়তো আল্লাহ দোয়া কবুল করবে না, ভুল ধারণা। ভুল ধারণা, আপনি আপনার আব্বা মারা গেছে কাল গতকাল, আপনি হুজুরকে ধার করে নিয়ে এসে ভাড়া করে নিয়ে এসে কবর জিয়ারত করতে যান, কেন বলুন তো? আপনার ধারণা যে আমার দোয়া আল্লাহ কবুল করবে না, হুজুর জানে, হুজুর আমার আব্বার জন্য দোয়া করে দেবে, বাস আমার আব্বা মাপ পেয়ে যাবে, বেহেস্ত পেয়ে যাবে, তাই না? কিন্তু এ কথা কি জানেন আপনি, পরের হাতে পরের নখে পিঠ চুলকে, শান্তি আছে, আপনার পিঠে কোথায় চুলকানি হচ্ছে? আমি যদি আপনাকে বলি যে ভাই আমার পিঠটা চুলকিয়ে দেন, না ওখানে না এখানে, আর একটু ডায়ে, আর একটু নিচে, আর একটু উপরে, বলা হয় না, হয় না? আর যদি নিচে হয়, একবারে সরাসরি ডাইরেক্ট সেই জায়গাতে যে জায়গাতে চুলকানি হচ্ছে, আপনি নিজে একটা শান্তি পাবেন। তারপরে পরের হাতে হলে কোন সময় হালকা হবে, কোন সময় বেশি হয়ে যাবে, জ্বালা শুরু হয়ে যাবে, অনেক সময় জ্বালা শুরু হয়ে যাবে। তো আপনি পরকে ধার করে নিয়ে এসে আপনার বাপের জন্য দোয়া করাবেন, ভাইজান আপনি আপনার বাপ চলে গেছে, আপনার মনে যে ব্যথা আছে, যে শোক আছে, সেটা কি হুজুরের মনে থাকবে? আর যদি আপনার বাপের সঙ্গে হুজুরের কোনো কিছু একটু থাকে, তাহলে দোয়ার জায়গায় কি করবে? যা জাহান্নামে, আপনি বুঝতেই পারবেন না, বুঝতে পারলেন? সুতরাং ধার করে নিয়ে এসে আপনি পরের নখে চুলকাবে, পিঠ চুলকাবেন, এটা ঠিক না, মোটেই না। আরে আপনি নিজে দোয়া করুন, আপনি নিজে দোয়া করুন। কথা বলছিলাম কি, যে কোরআন যদি বুঝতে পারেন, তাহলে আপনি তসবির জায়গায় তসবি, রহমতের জায়গায় রহমত চাইবেন, আজাবের জায়গায় আজাব থেকে পানাহ চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। যেমন দু একটা নমুনা আমাদের আপনাদের আছে, যখন বলা হয় সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আল্লাহ রাসূল কি বলতেন? সুবহান রাব্বিয়াল আলা। যখন বলা হয় আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহিয়াল মাউতা, কি বলা হয়? সুবহানাকা ফাবালা। যখন বলা হয় তখন কি বলতে হয়? ঠিক কিনা? এই শ্রেণীর। আর যেখানে আপনার আজাবের কথা আসবে, সেখানে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবে জাহান্নাম, নাউযুবিকা মিনাল আযাব, এই ধরনের আপনি পড়তে পারেন। জান্নাতের কথা হইলে আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাত, জাহান্নামের কথা হলে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নার। কিন্তু মানে না বুঝলে আপনি কি চাইতে কি চেয়ে বুঝবেন, তাই না? সুতরাং মানে যাওয়া জরুরি। সিজদার আয়াত পাঠ করলে সিজদা করা সুন্নত, অবশ্য সিজদার জায়গাতে সাইডে লেখা থাকে সিজদা, আর মাঝখানে দাগ দেওয়া থাকে, এটাতে হয়তো সবারই বুঝতে সমস্যা হবে না যে এটা হচ্ছে সিজদার জায়গা, সিজদা করলেন, কিন্তু কেন করলেন আপনি বুঝলেন না। সিজদার জায়গায় সিজদা কেন করতে হয় বলবেন, আল্লাহ রাসূল করেছেন, করতে বলছে, ঠিক আছে, কেন? কিন্তু কেন? নিশ্চয়ই কারণ আছে, নিশ্চয় ওই আয়াতে সিজদা করার কোন কথা আছে বলে সিজদা করতে হয়। আপনি বুঝবেন, আন্দাজি করবেন, ঠিক আছে। সিজদা করাটা সুন্নত না ওয়াজেব? অনেকে ওয়াজেব বলে, কিন্তু সঠিক মতে সুন্নত হচ্ছে, সুন্নত মানে সিজদা করাটা, তেলাওয়াতে সিজদা হচ্ছে সুন্নত। ভক্তির এই সিজদায় সুন্নতি দোয়া পড়ুন। সুন্নতি দোয়াটা কি? তেলাওয়াতের সিজদায় দোয়া কি? সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতে। তার মানে আমার মুখমণ্ডল তার জন্য সিজদাবনত হল যিনি ওকে সৃষ্টি করেছেন এবং স্বীয় শক্তি ও ক্ষমতায় ও চক্ষু কর্ণকে উদ্গত করেছেন। এই বলে সিজদায় আপনার দোয়া পড়তে হয়। অন্য একটা দোয়ায় আছে যেখানে দাউদ আলাহ ইসলাম সিজদা করেছিলেন এবং তার কথা কোরআনে এসেছে, সেই জায়গাতে এখানে বলা হয় আল্লাহুম্মা ক্তিবলি বিহি ইন্দাকা আজরা ওয়াদা আননি বিহা হিজরা ওয়া জাআলহা লি ইন্দাকা যুখরা ওয়াতাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতাহা মিন আবদিকা দাউদ। আমি সিজদা করছি তেলাওয়াতের সিজদা, অতএব হে আল্লাহ, এই সিজদার বিনিময়ে তোমার নিকট আমার জন্য পুণ্য লিপিবদ্ধ করো, পাপ মোচন করো, তোমার নিকটে আমার জন্য জমা রাখো এবং আমার নিকট হতে এটা গ্রহণ করো, যেমন তুমি তোমার বান্দা দাউদ আলাইহিস সালামের কাছ থেকে গ্রহণ করেছ। এ হল সিজদার দোয়া। তেলাওয়াতের সিজদায় গিয়ে প্রথমে সিজদার দোয়া পাঠ করে অতঃপর তেলাওয়াতের সিজদার দোয়া পাঠ করুন। অনেকে ডাইরেক্ট হতে এই দোয়াটা পড়তে পারে, যথেষ্ট, কিন্তু নিয়ম হল যে প্রথমে সিজদার দোয়া, আম দোয়া যেটা, কি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ে তারপরে আপনি তেলাওয়াতের সিজদার দোয়া করুন। ওলামারা বলেছেন, মনোযোগ সহকারে ধ্যান দিয়ে যে কারীর কোরআন শুনে তার জন্য তেলাওয়াতের সিজদা সুন্নত। মনে করুন আপনি একজন পড়ছে আপনি শুনছেন, তো আপনার জন্য সিজদা করা সুন্নত, কারি সাহেব করলো আপনিও করেন। অবশ্য কেরাত চলা অবস্থায় ব্যস্ত থাকলে অথবা সেদিকে পার হতে গিয়ে কেরাতের শব্দ তেলাওয়াতের আয়াত কানে পড়লে সিজদা করতে হবে না, বললাম যে সুন্নত। আপনি গাড়ি চালাতে চালাতে কোরআন শুনছেন, সিজদার আয়াত এলো, গাড়ি ছেড়ে দিয়ে আপনি সিজদা করবেন? না না, হতেই পারে না, স্টিয়ারিং ছেড়ে দিয়ে আপনি সিজদা করতে গেলে তো বুঝতেই পারছেন। মোট কথা, সিজদা যেহেতু ওয়াজেব নয় সুন্নত, তখন আপনার গুনাহ হচ্ছে না। তেলাওয়াতের সিজদার জন্য উজু শর্ত না, আপনি যদি কোরআন শুনছেন বা পড়ছেন মুখস্থ, আপনার উজু নেই, সিজদা করতে হবে, তার জন্য কি উজু শর্ত আছে? না, আপনি বিনা উজুতে যেমন শুকরানা সিজদা করা হয়, আপনি যদি এখনই চাকরি দরখাস্ত দিয়েছিলেন এমন বেশ ভালো চাকরি, চাকরি হঠাৎ করে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে একদিন দিল, বলছে ভাই আপনার চাকরিটা হয়ে গেছে, যেমন এনার ছ মাস অপেক্ষা করার পর মাশাআল্লাহ হ্যাঁ এখন ফ্যাক্টরি খুলে গেল, তো এনার জন্য কি হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ সিজদায়, সেই সময় উজু আছে না আছে দেখার না, খালি আপনার সতর্ক থাকতে হবে, যেটা ওয়াজিব সেটা ঢাকা হলেই আপনি আল্লাহকে সঙ্গে সঙ্গে সিজদা করবেন। আপনারা সিজদা করা দেখেছেন, অবশ্য জিনিসটা জানি না বড় নিয়ামত কিনা, কখন হায় হায় হায় ফুটবলে গোল হলে কি করে? গোল হলে সিজদা করে, গোল হওয়াটা ওদের কাছে বড় নিয়ামত, বুঝতে পারছেন? এই খেলা, যে খেলার জন্য ওলামাদের মতভেদ আছে, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, সময়ের অপচয় ইত্যাদি ইত্যাদি, তবুও মানলাম জায়েজ, জায়েজ জিনিস সেটা জায়েজ আর বিধিও একটা একরকম না, এটা কি শরীয়তে জিনিস? যাই হোক, ওরা খেলাটাকেও বড় নিয়ামত, মানে গোল হলো তো বিশাল নিয়ামত, সে সময় কি করে ওরা? শুকর আর সিজদা করে, আল্লাহুল মুস্তাআন। যাই হোক, যদি আপনার এরকম কোন নিয়ামত আছে শুকরানা সিজদার জন্য আপনার উজুর দরকার নেই, তেমনি তেলাওয়াতের জন্য আপনার উজুর দরকার নেই, তেলাওয়াতের সিজদার জন্য উজু শর্ত নয়, খালি কেবলামুখ হয়ে আপনি সিজদায় চলে যাবেন আল্লাহ আকবর বলে, আবার উঠে সিজদা হয়ে গেলে আল্লাহ আকবর বলে উঠবেন। যেহেতু উজু শর্ত হওয়ার ব্যাপারে কোন সহি বর্ণনা পাওয়া যায় না, আর নামাজে যদি থাকেন, নামাজে যদি ইমাম সাহেব সিজদা করছেন তো আপনি সিজদা করবেন, না ইমাম সাহেব সিজদা না করলে আপনি করবেন না। ইমাম যেমন আপনাদের আমাদের সাধারণত জুমার দিদি জুমার রাতে বাসানন্দার আছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোনটা? এখানে ফজরের সুন্নত দুরাকাত ফরজ থেকে উত্তম, তাই না? ঘুমটা ছাড়ার নিয়ে বলেন, সব থেকে শ্রেষ্ঠ নামাজ কোনটা? নিশ্চয়ই ফরজ, সুন্নত থেকে ফরজে, তার ফরজের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোনটা? যদি বলেন ফজরের নামাজ, ফজরের মধ্যেও সব থেকে শ্রেষ্ঠ কোনটা? জুমার দিনে জুমার ফজর, জুমার ফজর জামাত সহকারে, এ নয় যে বাড়িতে একা পড়বেন শেষ, না, জুমার দিনে জামাত সহকারে নামাজ সব থেকে শ্রেষ্ঠ নামাজ। এই নামাজ পড়তে হয় সুন্নতি কেরাত হল প্রথম রাকাতে সুরা সাজদা, আর দ্বিতীয় রাকাতে সুরা ইনসান বা সুরা দাহার। তো প্রথম রাকাতে যেটা পড়তে হয় সেখানে সাজদা আছে, ইমাম সাহেব সেজদা করলে আপনি সেজদা করবেন, ইমাম সাহেব সেজদা না করলে আপনি করবেন না। যে নিয়মে দেখেছেন আল্লাহ আকবর বলে সেজদা যায়, একটা সেজদা দিয়ে তারপর আল্লাহ আকবর বলে উঠে আবার কেরাত শুরু করে। আর ইমাম সাহেবদের উদ্দেশ্যে আমরা বলবো, অনেক সময় দেখেছি আমরা মদিনা ইউনিভার্সিটিতে থাকার সময় একবার হয়েছে কি, কয়েকটা সুরা আছে যে সুরার শেষাংশে সেজদা আছে, তাই না? তো শেষাংশে সেজদা আছে, আপনি ইমাম সাহেব সুরাটা পড়লেন শেষাংশে দিয়ে আল্লাহ আকবর বলে সিজদায় গেলেন, আর সামনের লোকরা দেখলো যে ইমাম সাহেব সিজদায় গেছে, সিজদা করলো, কিন্তু ওই পেছনের লোকরা তারা তো দেখছে না, তারা ভাবছে কি ইমাম সাহেব রুকুতে গেল, দিয়ে হয়েছে কি কিছু রুকুতে আর কিছু সেজদাতে। তারপর যখন স্বামী আল্লাহ হুলিমান হামেদা না বলে যখন আল্লাহ আকবর বলছে, তখন পেছনের লোকরা ভাবছে হাই রে এ তো সেজদা ছিল, এবার তারা কি করবে? বিশাল সমস্যা। এই জন্য ইমাম সাহেবদের, যাদের মোটামুটি বুদ্ধি নেই, তারা এরকম করে। বুদ্ধিটা হলো কি, যে আপনি কমসে কম সিজদার আয়াত পড়বেন না, জরুরি নয় পড়া, আগেই ছেড়ে দেবেন। আর যদি আপনি সিজদার আয়াত পড়েন তো আপনি ওই সময়ে রুকু যাবেন না, ছেড়ে দিয়ে রুকু যাবেন নাকি সিজদায় যাবেন? তো যদি আপনি রুকুটা পড়েন আপনি, তো পরবর্তী সুরার কিছু আয়াত পড়ে তারপরে আপনি কি করবেন? রুকুতে যাবেন। মানে ওই সময়ে যদি আপনি শেষ সুরা পড়ার সময়ে যদি আপনি সিজদায় কি বলে আপনার রুকুতে যান, যদি রুকুতে যান আবার সিজদা না করেন তো অনেক লোক পেছনে কি মনে করবে যে সিজদায় গেছে। এই জন্য এই আয়াতগুলো যেগুলো সূরা শেষে সাধারণত খেয়াল করা উচিত, যাতে করে এরকম না হয়। আপনি যদি একটা না পড়তে, বিশেষ করে তারাবির নামাজে যেমন আমরা করি, যখন দেখি যে সূরা শেষে, যেমন সূরা আরাফে শেষে সিজদা আছে তাই না, তখন আমরা দুই আয়াত আগে না বলে দেওয়ার প্রয়োজন কি আছে? আমি দুই আয়াত আগে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে নামাজ রাকাত শেষ করে নিই, তারপর যখন রাকাতে উঠি তখন ওই দুই আয়াত ধরে আবার সিজদার আয়াত পড়ে তখন সিজদা দিই, তখন লোকে মনে করবেন যে রুকু যাচ্ছে, কারণ এই দুই আয়াত পড়ে তো আর কেউ রুকুতে যাবে না, তখন মনে করবে লোকে যে হ্যাঁ সিজদাতে যাচ্ছে। তো যাই হোক, এরকম হিকমত অবলম্বন করে যদি পড়া হয় তাহলে ইনশাআল্লাহ গোলমাল হবে না। তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ বাকি আদব আবার পরে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যা আমরা জানছি শিখছি তার যেন আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।